অস্তিত্ব থাকবে এরকম ব্যাপার না। আর যদি মন থেকে কিছু নেই কি হবে এই উল্টো চিন্তা আসে তাহলে ওই রকমই মন কারো প্রতিবন্ধ দিতে থাকবে। কিন্তু সবসময় ব্রহ্ম চিন্তা বা ব্যাপক চিন্তার মধ্যে থাকা যায়, ব্রহ্মবিদ্যা পূর্ণত্বম, এই যে পূর্ণরূপে মানে নিজের অস্তিত্ব পূর্ণতা অনুভব করা, আমি সর্বদা থাকবো পূর্ণরূপে থাকবো, আছি এখনো আছি আগেও ছিলাম আগেও থাকবো আর কি, এইভাবে এই পূর্ণতার চিন্তন অভ্যাস করা, তখন একটাই পূর্ণ থেকে যাবে সেটাই আমার নিজের স্বরূপ আর কি। এইভাবে যে এবার ইনি আবার সাধনের মধ্যে বলছেন যে এই ভাবটাকে নিরন্তর ধরে রাখা। আমাদের মনুস্মৃতিতে একটা শ্লোক আছে যে বলছে আহার নিদ্রা ভয় মৈথুনম সমানম এতত পশুভির নরানাম ধর্ম হি এক তেষাম অধিক ধর্মেন হীনা পশুভির সমান। এখানে বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুন, এটা পশুর সঙ্গে মানুষের কোনো ভিন্নতা নেই এবং পশুর ব্যবহার মানুষের ব্যবহারও একই রকম। আমাকে কেউ যেমন একটা বিস্কুট দিলে কুকুর বা বিড়াল ছুটে আসে, আমাকেও কেউ আদর করলে আমি সেখানে ছুটে যাই। যদি আমি কুকুর বিড়াল যদি সাথে কোনো লাঠিওয়ালা লোক দেখে তাহলে সে সেখান থেকে চলে আসে। সেরকম আমাদেরও কেউ যদি খারাপ কথা বলে আমরা সেখান থেকে চলে আসার চেষ্টা করি। তাই এই যে ব্যবহার পশু আর মানুষের মধ্যে কোনো ভিন্নতা নেই, একটাই জায়গাতে কেবল পশু আর মানুষের মধ্যে। আমাদের মনে হয় যে আমরা অনেক বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমানটা একটু বিচার করে দেখা যাবে পশুদেরও একই একই জিনিস, আমারও তো একই জিনিস। ওর ভালো মন্দের লেভেলটা হয়তো একটুখানি কম আর আমাদের ভালো মন্দের লেভেলটা একটু হায়ার, কিন্তু ব্যবহার তো ওইভাবেই হচ্ছে। যেখানে ভাল লাগছে সেখানে যাচ্ছে, যেখানে ভাল লাগছে না সেখান থেকে চলে নিয়েছে, এই রাগ দৃষ্টিই ব্যবহার হচ্ছে। এই জন্য উনি মনুস্মৃতিতে বলেছেন কি আহার নিদ্রা ভয়ে মৈথুনম সমানম এতত পশুভির নরানাম, পশু আর মানুষের মধ্যে এই ভিন্নতার এর মধ্যে কিছু নেই, সবাই দুজনেই একই রকম। ভগবান ভাষ্যকারও অধ্যাস ভাষ্যে একই কথা বলেছেন, পশুর সঙ্গে মানুষের ভিন্ন ব্যবহারের ভিন্নতা নেই। কারণ কি পশুকেও সুন্দর ঘাস দেখালে সে পশু সেখানে যায়, লাঠি দেখালে সেখান থেকে চলে যায়। সেরকম আমরাও যদি কেউ আদর করে ডাকে তো সেখানে যাই, যদি কেউ একটা খারাপ কথা বলে সেখান থেকে চলে আসতে ইচ্ছে করে মন, এই ব্যবহার দুজনে চলে। কিন্তু একটা মানুষের মধ্যে বেশি আছে, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম হি তেষাম অধিক, এই মানুষ একটা যেটা পশু করতে পারে না, ধর্মে নাই। তাই জন্য যদি এই ধর্মকে আমরা ছেড়ে দিই ধর্ম, তাহলে কি হবে আমার জীবন পশুর মতন হবে। ধর্মে নাহি না পশু ভী সমান, আমাদের মনুস্মৃতির শ্লোক হচ্ছে পুরুষ লোকটা। তাই জন্য এখানে বলছে এই যে আত্মচিন্তন করার ভগবান সুযোগ দিয়েছে বা ধর্ম আচরণ করার, এটাকে কখনো ছেড়ো না। যতটুকু হয় যতটুকু হয় দিনে প্রত্যেক দিন কিছু না কিছু অভ্যাস করতে থাকো, তাহলে গিয়ে জীবনের লক্ষ্যে পৌঁছে যেতেই পারবে। সেটা বলার জন্য 130 নম্বর শ্লোক শুরু করব। ব্রহ্মাখ্যাং পাবনীম পরাম বৃথৈব তে তু জীবন্তি পশুভিশ্চ সমানরা যেহি বৃত্তিম জাহাত্তেনম ব্রহ্মাখ্যাং পাবনীম পরাম বৃথৈব তে তু জীবন্তি পশুভিশ্চ সমানরা যেহি বৃত্তিম জাহাত্তেনম ব্রহ্মাখ্যাং পাবনীম পরাম বৃথৈব তে তু জীবন্তি পশুভিশ্চ সমানরা যারা মানে জীবনে সৌভাগ্যবশত সদ্গুরু লাভ করেছেন, মন্ত্র পেয়েছেন, আজকাল যে কি বলবো রামকৃষ্ণ মিশনেরও দীক্ষিত কিছুদিন করার পরে তার মন উপে গেছে যে না আর তার জপ করতেই ভালো লাগে না, জপ করে কি হবে, মানে সাধন ভজন করার ইচ্ছাটা, কারণ কি ভাবে যে ইমিডিয়েটলি আমি একটা কিছু পেয়ে যাব, কিন্তু সে তো হওয়া সম্ভব নয়। আমাকে করতে করতে যখন পূর্বকৃত দূরিত ক্ষয় হয়ে যাবে তখন আমি দেখতে পাবো আর উন্নতি কি, কারণ পূর্বকৃত দূরিত গুলো তো আমি দেখতে পারছি না, এই জন্য সময় নেয়। কিন্তু সেটা সেই অতটা ধৈর্য থাকে না আমাদের, ধৈর্যটা সবচেয়ে বড় জিনিস। এই জন্য আমাদের ভর্তি হলে একটা বিবেক বলবো বা বৈরাগ্য শতক একটা শ্লোক লিখেছে, একটা পরে বলছে আগে তাকে ইয়ে করে নি, যে হি বৃত্তিম জাহাতি এনাম ব্রহ্মাক্ষম পাবনেম পরাম। এই ব্যাপকাকার বৃত্তি বা ঈশ্বরাকার বৃত্তি যেটা কিনা আমাদের পরম পবিত্র জায়গায় পৌঁছে দিতে পারে, এই ব্রহ্মাকার, এটা তিন চারটে শব্দ, এ নাম ব্রহ্মাক্ষম পরাম পাবনিম, এই ব্রহ্মা খুব উৎকৃষ্ট যে পবিত্রকারী, এই যে বৃত্তি মনোবৃত্তি, এই বৃত্তিটাকে ছেড়ে দিয়ে কেবল সাংসারিক বৃত্তির মধ্যে যখন যারা মন নিয়ে যায় না, বৃথাই গতি তুচুই বান্তি, তাদের জীবনটাই বৃথা, তাদের পশুর মতন, পশুভিশ্চর সামানারা, এই মানুষরা পশুর সঙ্গে মানুষের কোনো ভিন্নতা নেই। এখানে যারা ধর্ম আচরণ করে তাদের জীবন ধীরে ধীরে ধীরে ধীরে ভগবানের দিকে এগোতে থাকে, আর ধর্ম আচরণের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আচরণ হচ্ছে আত্মচিন্তা, স্বরূপের চিন্তা। এই জন্য ভগবান দেখুন ওই যে নবম অধ্যায়তে বলেছেন যে ইদম তুতে গুহ্যতমে প্রবক্ষ্যামি অনুসারে এ রাজবিদ্যা, রাজগুহ্য, এটা হচ্ছে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ রাজা, এবং কিন্তু করা সহ সোজা, কিন্তু ফল সবচেয়ে ভালো। তবুও আমাদের এখানে মন মুক্তি হয়নি, যে ধর্ম আচরণের মধ্যে বাহ্যিক সমস্ত ধর্ম আচরণকে ছেড়ে দিয়ে ভালো মন থেকে একদম ভগবানকে জাপকে ধরা, এই থেকে বললো একদম চেপে ধরা ভগবানকে, এটা হচ্ছে সবচেয়ে ভালো সাধনা। অন্য সমস্ত বাহ্যিক সাধনা ছেড়ে দিয়ে নিজের স্বরূপের দিকে, স্বরূপকে ধ্যান দিয়ে তার চিন্তা বারবার করা, অথবা সেখানে না হচ্ছে তখন ঠিক আছে যতটা বাহ্যিক আচরণ ছেড়ে দিয়ে ভগবানের চিন্তায় মনকে লাগানো, ভগবানের চিন্তা মনকে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আচরণ। যারা এটাও করে না তাদের কি হয়, বৃথাই তেতু জীবন্তী, তাদের জীবন তো তারা বেকারই তারা বেঁচে থাকে, তাদের মনুষ্য জীবনের প্রগতি নেই কোনো, মানে আমাদের মানব ভগবান মানুষ জীবন দিয়েছে, ধীরে ধীরে সংসার বন্ধন থেকে আমি মুক্ত কি করে হতে পারবো, সেই রাস্তাগুলো ভগবান যেগুলো বলেছে সেগুলোর অনুসরণ করতে হয়, আর সেগুলোকে অনুসরণ না করে যদি আমরা জাগতিক বস্তু নিয়েই পড়ে থাকি তাহলে আমরা এগোতে পারবো না। সেই জন্য সে বলছেন এখানে তিনি যে বৃথাই বতে তু জীবন্তী পশুভীর সমানারা, এই এই ধরনের মানুষরা তো পশুর মতনই, তারা বিশ্বাস আজ দেখলে জগৎ দেখলে মনে হয় আমরা অনেক বুদ্ধিমানের মতন পাচ্ছি, অনেক সুখ স্বাচ্ছন্দ্য, কিন্তু আমাদের জীবন তো এই পশুর মতনই হয়ে যাচ্ছে প্রায়, খুব ইচ্ছাতেই মনটা অধিক চলে যায়, ভগবানের দিকে কম যায় আর কি, গেলেও সেখানে ধরে রাখা কত মুশকিল হয়। জন্য এখানে এটা একটা সাবধান বাণী করেছেন, এবং এই মনুস্মৃতি থেকে এটা চলে আসছে যে ধর্ম আচরণ না করলে, আর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন স্বধর্মে নিধনাশ্রেয় পরধর্ম ভয়াবহ, আমার যে ধর্ম আমার যেখানে মানে যেটা আমার আচরণীয়, যেটা ধর্মের মানে স্বধর্মের অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে, অনেক লম্বা স্প্যান অব্দি যেতে পারে, মানে হিন্দু ধর্ম বা আমার আমি গৃহস্থ আছি তো গৃহস্থ আশ্রমের ধর্ম, এরকম করতে করতে স্ব মানে হচ্ছে আত্মা, লাস্ট ধর্ম হচ্ছে আত্মার ধর্ম, যিনি আত্মার ধর্ম মানে যেখানে কোনো ধর্ম নেই, স্বধর্মে নিধনাশ্রেয়, স্বধর্মে মানে নিজের ধর্ম আচরণ করতে গিয়ে যদি আমি মরেও যাই তাহলে সেটা মানে অনেক শ্রেয়কারী। এখন নিজের ধর্ম বলতে যখন শরীরের সঙ্গে তাদাত্ম্য করে বলবো তখন আমি একটা যে বর্ণের, যে আশ্রমের, যে দেশের, যে যে লোকালের সবার প্রতি কিছু না কিছু ধর্ম আচরণ থাকে, সেগুলো ধীরে ধীরে ধীরে ধীরে উপরে উঠতে উঠতে স্বশব্দের অন্তিম অর্থ হচ্ছে আত্মা, এই আত্মার যেটা ধর্ম সেই ধর্ম পালন করতে গিয়ে যদি মরেও যাই তাহলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ আমার জন্য। কিন্তু মুখ্য হচ্ছে আত্মার তো কোনো ধর্ম নেই, আত্মা তো নির্ধর্ম, তার মানে কি যে এই নির্ধর্ম স্বরূপের চিন্তাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আচরণ। প্রত্যক্ষ অবগমম ধর্মীয়ম, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ মতন ধর্মাৎ অনুপেতম, আমাদের দেখে মনে হয় এই যে পূর্ব মীমাংসা দর্শনের সঙ্গে বেদান্তের এই নিয়ে লম্বা শাস্ত্রার্থ হয় আর কি, পূর্ব মীমাংসা দর্শন বলে দেখো ভাই কিছু করলে ফল পাওয়া যায়, কিছু না করলে তো ফল পাওয়া যাবে না, কিছু না করলে তো ফল পাওয়া যায়, তোমাদের বেদান্ত দিয়ে বলো যে জ্ঞান মার্গ একটা সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিতে হতো ফল কি করে পাবে। তো ভগবান ভাষ্যকার বলছে দেখো ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন যে ধর্ম আচরণ করতে করতে ধর্ম আচরণ যখন ছেড়ে দেবে তুমি মানে তখন তুমি সবচেয়ে ভালো ফল পাবে, কিন্তু ধর্ম আচরণ করে প্রত্যক্ষ অবগমম ধর্মীয়ম সুসুখম কর্তুম অব্যম, করা সহজ ফল অব্যয় ব্যয়রহিত, মানে এখানে আর কোনো বাইরের সাধন লাগে না, কেবল নিজের মনের উপর তীব্র দৃষ্টি রাখতে হয়, ব্যাস এই যে সাধনটা এটা হচ্ছে সবচেয়ে ধর্ম অন্তিম সাধন। এবং এই নিজের স্বরূপের চিন্তন, এবং এটা চিন্তা করা কোন বাইরের কোনো এফোর্ট লাগে না, কোনো পয়সা খরচ লাগে না, কিচ্ছু লাগে না, বাস নিজের মধ্যে বসে নিজের স্বরূপের চিন্তন বা ভগবানের চিন্তা, এটা হচ্ছে। এবং এর যা ফল সেটা ব্যয়রহিত, মানে অন্য কর্মের ফল তো যেখানে যাব সেখান থেকে আবার ফিরে আসতে হবে, উপাসনার ফল ব্রহ্মলোকে সেখান থেকেও ফিরে আসতে হবে, কিন্তু আত্মজ্ঞান প্রাপ্ত করলে সেখান থেকে আর ফিরে আসা নেই, একদম অব্যয় ফল, সেখানে কোনো আর তার ব্যভিচারও নেই। এই জন্য এই যখন ভগবান হাতে সেই মানে সুযোগ দিয়েছেন আমাদের একটুখানি ভগবানের চিন্তা বা জন্মান্তরের সংস্কার থেকে সেটা এসছে বা তারপরও আত্মচিন্তার সুযোগ পাওয়া যাচ্ছে, তখন এইটাকে মানে আঁকড়ে ধরে থাকা উচিত। এর থেকে শ্রেষ্ঠ আছেন, দেখুন ভগবান নিজেও বলেছেন ভগবদ গীতাতে যে সর্ব সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার চিন্তা করো, মৎপন্নমানা ভব মৎ ভক্ত মদ যাচি মাম নমস্কর এইগুলো যদি আমরা করতে পারি বারবার, মানে ভগবত চিন্তাটাকে মনে রাখিয়ে রাখতে পারলে নিশ্চয়ই ভগবত প্রাপ্তি হবে। এটা ভগবানের প্রতিজ্ঞা 18 নম্বর অধ্যায় বলে জানে, সমস্ত ধর্ম আচরণ ছেড়ে দিয়ে বাস কেবল আমার চিন্তায় ভগবানের চিন্তা করো। ভগবান তো আমাদের স্বরূপ, আপনি ভগবানের চিন্তা করুন বা স্বরূপ চিন্তা করুন, দুটো একই। যারা স্বরূপটা বুঝতে না পারে তারা ভগবানকে অবলম্বন করলে স্বরূপে পৌঁছে যাবে, আর যারা স্বরূপে বুঝতে পারে তারা ভগবানের চিন্তাই করছে। ভগবানের সগুণ শাখা রূপ সত্য, নির্গুণ নিরাকার সত্য, সগুণ শাখার দিয়ে যদি মনকে অবলম্বন দেওয়া যায় ঠিক আছে, সেখান থেকে শুরু করুন, তারপরে ভগবানের কৃপাতে ভগবান নিজেই সেটাকে সরিয়ে দেবেন। লাস্টে ভগবানই আহ্বান করে প্রথমে বলবেন, দাদা আমি বুদ্ধি যোগম তাম যে নাম উপজান্তি, যারা আমার বারবার চিন্তা করে আমি তাদেরকে বুদ্ধি যোগ দিই, বুদ্ধির মধ্যে শুদ্ধতা এনে দিই, ভগবানকে চিন্তা করে রাস্তা খুলে দিই। তারপরে কি বলছেন, নাশ আমি আত্ম তেষাম অজ্ঞানজম তম নাশ আমি আত্মভাবস্থ জ্ঞান দিই পুনঃ ভাষ্যতা। যে অজ্ঞান জনিত যে অজ্ঞান জনিত যে অন্ধকার আছে তাকে আমি নিজের স্বরূপের প্রকাশ দ্বারা নিজেই ভগবান সেটাকে নাশ করে সবে তাকে মুক্ত করে দেয়। ভগবদ গীতা 10 অধ্যায় দেখবেন 10 আর 11 শ্লোক, যে লাস্ট লাস্ট পড়াওটা তো ভগবানই ইয়ে করবেন। এবং উপনিষদও আছে, যমে বৈশ্বণতে তেন লব্ধ তার শেষ আত্মা বিভ্রতে, তার সামনে আত্মাই নিজের তার স্বরূপের আবরণগুলো সরাতে থাকে আর কি। তাই আমাদের মুখ্য রূপে সাধনটাকে ধরে থাকা উচিত, আত্মচিন্তা ধরে লেগে থাকলে কি হবে, এর জন্য কোনো পয়সা খরচ নেই, কোথাও যাওয়া নেই, কারোকে কিছু বলা নেই, বরং সেগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে ছেড়ে দিয়ে নিজের মধ্যে থাকা। এটা যত মানুষ অভ্যাস করতে পারবে সে ধীরে ধীরে ভগবত তত্ত্ব নিজের মধ্যে অনুভব করতে পারবে। এখানে তিনি বলছেন যে যেহি বৃত্তি বৃত্তি বিজানন্তি জ্ঞাত্বাপি বর্ধয়ন্তি যে তে বৈ সত পুরুষা ধন্যা বন্ধাস্তে ভুবনত্রয়ে ইহি বৃত্তিম বিজানন্তি জ্ঞাত্বাপি বর্ধয়ন্তি যে তে বৈ সত পুরুষা ধন্যা বন্ধাস্তে ভুবনত্রয়ে ইহি বৃত্তিম বিজানন্তি জ্ঞাত্বাপি বর্ধয়ন্তি যে তে বৈ সত পুরুষা ধন্যা বন্ধাস্তে ভুবনত্রয়ে। দেখুন কিরকম সুন্দর স্টেপ বাই স্টেপ মার্গদর্শন দিচ্ছে। আপনি আপনার মনোবৃত্তিকে দেখছেন, আপনি মনোবৃত্তিকে দেখছেন, ভগবানের বৃত্তি দিনের মধ্যে কটা উঠছে আর জগতের বৃত্তি কটা উঠছে। এবার ভগবানের বৃত্তিটাকে বাড়াতে হবে, যেহি বৃত্তিম বিজানন্তি, যে নিজের বৃত্তিগুলোকে জানে, নিজের বৃত্তিগুলোকে ভালো করে দেখতে থাকে, আর জ্ঞাতাপি বর্ধয়ন্তি যে তারপরে জেনে সেগুলোকে বাড়ায় বাড়াতে থাকে বাড়াতে থাকে। তিনি হচ্ছেন এই সংসারের সৎপুরুষ, মানে ভগবান সৎস্বরূপের সঙ্গে এক হওয়ার যোগ্য আর কি। বন্ধাস্তে ভুবনাতে, ভুবনের বন্দনা সে চায় না, কিন্তু লোকে তাকে সংসারে তিনি এমনি তার মানে খ্যাতি হয়ে যায় বা লোকে তাকে জানতে পারে, তাকে আদর করে, এটা সেটা তার লক্ষ্য নয়। এটাতে মানে প্রাসঙ্গিক একটা ফল বলা হয়েছে যে এটাতে এই রেজাল্ট স্বাভাবিক ভাবে এসে যাবে। সবাই চায় যে খ্যাতি যশ লোক সুখ স্বচ্ছন্দ, কিন্তু এটা তোমার কাছে তখন স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক ভাবে হিসেবে, জন্য তোমাকে অন্য করে চিন্তাই করতে হবে না। এটা বলছেন যেহি বৃত্তিম বিজানন্তি, এইটা হচ্ছে মুখ্য চিত, আমার মনের বৃত্তিগুলোকে আমি অবজার্ভ করতে থাকছি, অভ্যাস করে করে যতগুলো ভগবত সম্বন্ধিত বৃত্তি, ঈশ্বর সম্বন্ধে চিন্তা, আত্মস্বরূপের চিন্তা, নিজের অসঙ্গতা ব্যাপকতার চিন্তা, এগুলোকে অবজার্ভ করতে করতে তারপরে এগুলোকে বাড়ানো, এগুলোকে বাড়ানো বলছে জ্ঞাত্বাপি বর্ধয়ন্তি, এগুলোকে জেনে তারপরে এর জন্যই বেশি সময় দেওয়া। দু রকমের থট মনে, একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক থট, আর একটা হচ্ছে ডিভাইন থট। এটা তো শুরু থেকেই আমাদের প্রত্যেক মানুষের জীবনেই আসে আর কি, এবং এই দুজনের মধ্যে লড়াই অনাদিকাল ধরে চলে আসছে, অনাদিকাল ধরে চলে আসছে। যেহেতু সংসার সম্বন্ধিত বৃত্তি, এটাই এখানে দৈবী আর আসুরী বৃত্তি বলা হয়েছে, সংসার সম্বন্ধে বৃত্তি অনেক বেশি, যার ফলে কি হয় যে দৈবী বৃত্তিগুলো আমাদের বারবার অসুরের সঙ্গে যুদ্ধ করে হেরে যায়, বারবার অসুরের সঙ্গে যুদ্ধ করে হেরে যায়। তখন কি করতে হয়, ওই দৈবী বৃত্তিকে তখন ভগবানকে সাহায্য নিতে হয়, যাগ যজ্ঞাদি পুজো পাচক করে, তখন পুজো আচ্ছা করে যাগ যজ্ঞাদি করে ভগবানের চিন্তা করে তখন এই জাগতিক চিন্তাটাকে মন থেকে সরাতে হয়, তখন এই অসুরগুলো একটু দুর্বল হয়, তারপরে সেগুলোকে আবার বাড়াতে হয়। যে কাজকর্ম ধর্ম আচরণ গুলো ছেড়ে দিয়ে মনে মনে সেগুলোকে বাড়াতে, কারণ লড়াই তো মনের মধ্যে হচ্ছে সুখ ভালো আর মন্দের। তখন ধীরে ধীরে ধীরে ধীরে প্রথমে শুরুতে ওই বাইরের যাগ যজ্ঞাদি কর্ম ভগবানের পুজো আচার মধ্যে দিয়ে মনটাকে একটু জাগতিক চিন্তা থেকে উপরে উঠিয়ে নিয়ে তারপরে ওগুলো খুব ধীরে ধীরে ছেড়ে দিয়ে ভগবানের মধ্যে মনটাকে লাগে। এটাকে যারা এইভাবে ধীরে ধীরে তাকে বাড়াতে থাকে তারা কি হয় তারই মানুষ জীবন সফল হয় ধীরে ধীরে। তারাই হচ্ছেন সৎপুরুষ, মানে সত্যিকারের তার পুরুষ। এখানে পুরুষ মানে স্ত্রী পুরুষ নয়, কিন্তু ভুল বুঝবেন না, এখানে পুরুষ মানে সে তার পুরুষকারকে ঠিক উপযোগ করেছে, ভগবান যেটা দিয়েছিল সেটাকে তিনি কাজে লাগিয়েছেন আর কি। এই জন্য বলছে যে দেবী সৎ পুরুষাধন্য, তাদের সে তার পুরুষকারকে কাজে লাগিয়ে মানুষ জীবনকে সফল করার দিকে এগোচ্ছে। বন্ধাস্তে ধোবরা, তারা এই তিন লোকে দেবতারাও বললাম, দেবতারাও তাকে বন্দনা করে, দেবতারাও তাকে মানে দেবতারা তো আমাদেরও ভোগের ইচ্ছা, দেবতা হয়েছে সেও তো ভোগের ইচ্ছাতেই পাপ যাগ যজ্ঞাদি কর্ম করে, দেবতাদের মধ্যে ভোগ আরো বেশি। তারা যখন এরকম লোক দেখে তখন দেবতারাও বিধাতার লোক সাথে মজা, একটা মজার ইয়ে আসছে, পশু রে বসা দেবা না তসমাত দেবা না বিধু, মনুষ্যা বিধু দেবা না ইচ্ছান্তি মনুষ্যা বিধু। এই জন্য কারণ কি মনুষ্যরা যাগ যজ্ঞাদি করে দেবতাকে খাবার দাবার পৌঁছায়, দেবতারা তাতে আনন্দে থাকে, ওই জন্য দেবতারা চায় না মানুষ আত্মজ্ঞানী হোক। কারণ কি যেমন একটা লোক আমরা পশু পালন করি, একটা পশু যদি আমার মনে যায় আমার মনে দুঃখ হয়, কারণ কি ওই পশুটার থেকে আমার জীবিকা চলছিল, বা ওই পশুর থেকে আমি লাভান্বিত হচ্ছিলাম। হ্যাঁ আমি পশুকে দিচ্ছিলাম, আমাকে খাওয়াতে, কিন্তু তার থেকে আমি লাভান্বিত, গায়ে পালে কুকুর পালে তাতে ভাস ভাল লাগে বলে। সেই রকমই দেবতারাও মানুষদেরকে পালে, পশুকে বসা দেবা নাম, কারণ কি তারা মানুষদেরকে তার ভোগ্য বস্তু দেয়, তাতে কি হবে ওই দেবতাদের উদ্দেশ্যে যাগ যজ্ঞান্ত করে দেবতারাও আনন্দের ভোগ ভোগ করতে থাকবে। কিন্তু খুবই বিলক্ষণ ভগবত চিন্তার ফলে মানুষের মনে এই চিন্তা আসে, কতক্ষণ এরকম এই গোলামি করবো আর কি, নিজের মনোবৃত্তি গোলামি করবো, তারপর দেবতাদের গোলামি করবো। বিরোধান্য কুমার স্পষ্ট বলছে পশু রে বসা দেবা নাম, ও তো দেবতাদের পশু, তসমাৎ দেবা না ইচ্ছান্তি মনুষ্য বিদেশী, দেবতারা চায় না যে মনুষ্য আত্মজ্ঞান প্রাপ্ত করুক। ভগবান ভাষ্যকার বলছেন এই অবস্থাতে তোমাকে কি করতে হবে, ওই দেবতাদের কাছে বারবার প্রার্থনা করে করে, ইন্দ্রের মধ্যে বসে আছে সব দেবতারা, তাদেরকে বারবার প্রার্থনা করে করে সেখান থেকে মনটাকে ধীরে ধীরে সরাতে হবে, এবং তাদেরকে বলতে হবে আর আমি তোমাকে তোমারই, আমি তোমার থেকে কোনো ভোগ্য বস্তু চাইও না আর তোমাকে দিতেও পারবো না, বাস আমাকে আবার নিজের স্বরূপে চিন্তা করতে দাও। দেবতারা তারপরে তার কোনো হানি করতে পারে না, কারণ কি তিনি দেবতাদেরও স্বরূপ হয়ে যান। যখন আত্মজ্ঞান হবে তখন কি হবে, দেবতাদের মধ্যেও তো সে আমিই বসে আছি, তখন আর দেবতারা তার কোনো ক্ষতি করতে পারে না এই চিন্তানের ফলে। মানে এটাই হচ্ছে দেবতাদের স্বরূপের মধ্যে এই একই তত্ত্ব বসে আছে, সেই তত্ত্বই আমার স্বরূপ, সেই তত্ত্বই মুক্তির কারণ। এইভাবে বিচার করতে করতে যত আমি এই বিচারকে বাড়াতে থাকবো তখন মানুষ জীবন ধীরে ধীরে ধন্য হয়ে তখন কি হবে পরম পুরুষার্থ, সংসার বন্ধন থেকে ধর্ম অর্থ কাম আপনি আগেই ছেড়ে দিয়েছেন, পরম পুরুষের মুক্তি মানে মানুষ জীবন পূর্ণ সফল হয়ে যাবে আর কি। এই জন্য এখানে তিনি বলে যে হি বৃত্তি, মানে দেখুন সাধন কি বলেছে, নিজের বৃত্তিকে জানতে হবে, বুঝতে হবে নিজের মনোবৃত্তিকে। যোগ ধ্যান করছি অথচ মনোবৃত্তির পরিবর্তন নেই, মন সে আগের মতনই সুখ দুঃখ ভালো মন্দ সেখানে মধ্যেই ফেসে আছে। এই জন্য নিজের মনোবৃত্তিকে তার খুব ভালো করে দেখতে হয়, আমি জব ধ্যান করছি তা কালকের ঠিক আমার আজকের মনোবৃত্তির মধ্যে কিছু পরিবর্তন হলো কিনা, একটু একটু করে আমি এগোচ্ছি কিনা, ভগবানের দিকে মনটা বেশি সময় থাকছে কিনা, এইটা না দেখতে পারলে এবং থাকছে কিনা বোঝা কি করে যাবে, এই যে জাগতিক কোনো শব্দ জাগতিক কোনো বস্তু আমার মনে কীভাবে রিয়াক্ট করছে, এইটাকে ধীরে ধীরে যদি আমি অবজার্ভ করতে থাকি তাহলে কি হবে, এই ব্রহ্মাকার বৃত্তি, যে ব্রহ্মাকার বৃত্তি তো পরে আসবে, আগে এই বৃত্তি গুলো ছোট কত ব্রহ্মাকার বৃত্তি, মানে যত আমি ধ্যান দিতে থাকবো যত আমার মন সেখানে লাগবে এটা বুঝতে হবে, ফার্স্টে বুঝে তারপরে বড় ধ্যান যেটাকে বানাতে হবে, তাতে মানুষ জীবন সফল হয়ে যায় এবং তারা তৃণলোকে পূজ্য লোকে তাকে চায়ও, দেখতেও চায়, লোকে তার শ্রদ্ধাও করে তাকে। এখন এখানে আরো সব তিনি মানে সাবধান করছেন সাধকদের জন্য, 132 তে তিনি আরো সাবধান করছেন, যেসাম বৃত্তি সমা বৃদ্ধা পরিপক্কাশ্চ সা পুনঃ তে বৈষত ব্রহ্মতাম প্রাপ্তা নেতরে শব্দবাদিনা। যেসাম বৃত্তি সমা বৃদ্ধা পরি পক্যা চ সা পুনঃ তে বৈ সদ ব্রহ্মতাম প্রাপ্তা নেতরে শব্দবাদিনা। যেসাম বৃত্তি সমা বৃদ্ধা পরিপক্যা চ সা পুনঃ তে বৈ সদ ব্রহ্মতা প্রাপ্তা নেতরে শব্দবাদিনা। এটা আপনাদের জন্য নয়, এটা আমার জন্য, দিন রাত বক বক করতে থাকি। এখানে বলছেন যে সাম বৃত্তি সমাবৃদ্ধা, যার মনোবৃত্তি এইভাবে ব্রহ্ম চেতনার মধ্যে সবসময় লেগে থাকে এবং বৃত্তির পরিপক্কতা আসছে, সে তো সদ্ব্রহ্মকে প্রাপ্ত করে যাবে। ন ইতরে শব্দ বা আদিন, অন্য কেবলমাত্র শব্দ উচ্চারণ করে এটা ব্রহ্ম এটা ব্রহ্ম এই করো ওই করো, অথবা নিজের মনোবৃত্তির দিকে ধ্যান দেয় না, অথবা নিজে যেটা করেন সেটা করতে পারে না, তাতে কিন্তু কাজ হবে না, তখন উল্টো ফেসে যাবে আর কি, তখন যেটা যেটুকু প্রগতি হচ্ছিল সেটাও রুকে যাবে। এই জন্য যে সাম দেখুন একটা একটা করে স্টেপে কিরকম প্রতিবন্ধক আসতে পারে, সেই জন্য সেগুলোকে কেমন খুলে অল্প অল্প করে একটা একটা করে, যাদের যে সাম মানে যাহাদের বৃত্তি যে ব্রহ্ম চেতনা বা ঈশ্বর চেতনা ধীরে ধীরে সমান হতে থাকছে, মনে বার থাকছে এবং বাড়ছেও এবং ধীরে ধীরে পরিপক্কতাকেও প্রাপ্ত করছে, মন সেখানে লেগে থাকতে চাইছে, তারা তো ধীরে ধীরে ব্রহ্মকে প্রাপ্ত করে যাবে। কিন্তু শাস্ত্র পড়ে শব্দ অর্থ করে সেগুলোকে খুব ভালো বলতে পারছি বোঝাতে পারছি, যদি ওর মধ্যে মন শেখে থাকে তাহলে ব্রহ্ম ভাবকে প্রাপ্ত করা যাবে না। বিভাগ চূড়ামণিতে ভগবান শুরুতেই বলেছেন যে বাঘ বৈখরি মানে শব্দঝরি, হ্যাঁ যে বাণী বলবো শব্দ ঝরঝর করে বলে যাচ্ছে যা কিছু বলছো শাস্ত্রটা নিয়ে, কিন্তু তাই দিয়ে আত্মজ্ঞান হবে না, নিজের বিচারকে নিজের শুদ্ধতাকে নিজের যে মনের উপরে খুব তীব্র দৃষ্টি রাখতে হয়, যে শুধু ওটার মধ্যেই না মন ভগবানকে প্রাপ্ত করতে, ঠিক আছে কেউ আসলে কেউ কিছু জিজ্ঞাসা করলে তখন তো তার উত্তর দেওয়া আছে, কিন্তু যে কারো সঙ্গে ভালো আছে বা তার হিত চিন্তা করা সেটাও কোনো অসুবিধা নেই, কিন্তু এই শব্দের মধ্যেই ফেসে থাকা সেটাও কিন্তু মানে ব্রহ্ম প্রাপ্তির জন্য প্রতিবন্ধক হতে পারে। প্রথম সেজন্য এখানে তিনি বললেন যে সাম বৃত্তি, যার এই মনোবৃত্তি সবসময় সমান অবস্থায় আছে এবং পরিপক্কতায় বৃদ্ধ ধীরে ধীরে বেড়ে সেটা পরিপক্কতাকে প্রাপ্ত করেছে, সা পুনঃশিক্ষা সা বৃত্তি এখন পরিপক্কতা প্রাপ্ত, তে বই নিশ্চিতই তারা সদ ব্রহ্মতাম প্রাপ্ত, তারা সৎ যে ব্যাপক তত্ত্ব আছে তার সঙ্গে সেই ভাবকে তারা প্রাপ্ত করতে পারে। কিন্তু অন্য লোক যারা কেবলমাত্র শব্দের মধ্যেই ঢুকে আছে তাদের পক্ষে সেটা সম্ভব নয়, অভ্যাস করে ধীরে ধীরে অভ্যাস করে সেটাকে নিজে ধীরে ধীরে অনুভব করা, মনোবৃত্তিকে দেখা, বললাম শুরু থেকেই দেখতে হয় যে মনের বৃত্তিগুলো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, জগতের সঙ্গে কিরম রিয়াক্ট করছে মাইন্ড, নিজে কোনো শব্দ শুনে মন কিরম চলছে, এইগুলোর উপরে ভালো করে দৃষ্টি রাখতে হয়, তাহলে ধীরে ধীরে মানুষ জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। ঠিক আছে আজকে এখানেই রাখবো, কালকে বা নাইন ডেক ব্যাটার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি শান্তি। স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোকো শঙ্করম। ওম নমো নারায়ণায় পূর্ণম স্বামীজি নমো।